এইভাবে জিনিস ক্লিয়ার করে রাখা দিব, তাইলে পরে কাজ না আসে না করে তোর বাবা অর্থ হয় না না কেন টাকা নিয়ে বাড়ি কাজটা করো, মাটি ভরা জমা দিয়ে একটা করো, ওইটা টাকা আমার দরকার, টাকা নিয়ে বাড়ি কাজ শুরু করে দাও। স্বামীর নাম বাবার নাম লেখা নেই, স্বামীর নাম লিখে আচ্ছা থাক, ওইটা সমস্যা নাই, ওইটাও চলে জমির পরিমাণ কত 800 তোমার 1500 নেন, সমস্যা নেই, ওইটা কাজ আছে তাহলে দুইখান দলিল হয়েছে নাই দলিল তো এখানে 100 এটা দিচ্ছি 1500 অসুবিধা নেই, তোমার 1500 নেন, আমি ক্লিয়ার করে দিন, এটা কাম তোমাকে বিরক্ত করবে না, এটা তোমার নাম নেই তো পাঁচ তো মিরাজুল ভাই ১৮ তাহলে আমার থাকা যায় 900 কারণ কমে যাচ্ছে, তুমি তো এক কাজ করো, তোমার 500 বিক্রি করছো তো, তাহলে তোমার আর 10 নয়, তাহলে তোমার 1500 হয়ে গেল, আর পান্ডা নীল 7 500 আর 2700 তাহলে আমরা বাইরে রাখা দিচ্ছি, তোমাকে তাহলে আমরা এমন বাইর করতেছি তোমরা যেন সামনে তো জায়গা পান পিছনে তো পান, বুঝছে জায়গা কিন্তু নষ্ট করা যাবে না, মাথা ধুইছে তোর রে, মাথা ধুইছে উঠে আর জায়গা থাকা যাক, উঠে ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ১৫০০ ঘুরাই দিবা চাইছিল টাকা। ও টাকাটা তোমরা ঘুরাই দিলে জমিটা তোমরা নেবেন, তাহলে 8-5 টাকা জুতো খোঁজো তোমার। আর দখল নেই তোমার, জিনিসটা সেল করিবা, জিনিসটা সেল করো, জিনিসটা সেল করো, আমরা ডিসপিউট জিনিস চাই। কত হান আর বাকি মাপে মাপে এনে মনে করো যে 9 মাপ 15 শতক ২৭ শতক জমি না, 10 শতক বাদ দেন আর থাকছে 27 শতক। আমার ওর বউ আছে, ওই আছে, 17 শতক থাকে, 10 শতক বাদ দিলে 17 শতক থাকছে, 17 নয় ছোট মা কই দেনা জমি দিনে 5 শতক। আচ্ছা মোর বেটা তো দুই বেটা দুই ভাগে চাতর করিবে, একলা এক ঘরে থাকিবে নি। তাহলে মিরাজুল ভাই দিবেন কোন পাকা তোমার? ওইখান পিছনে খান, পান্নার পিছনে খান, পান্নার পিছনে খান। আমরা দুই ভাই পাকা, এই পাকা মুখ করিবে, পশ্চিম পাকা করিবে। তাইলে এক কাজ করি, ওই তুই তোমরা পাচ্ছেন 17 শতক জমি, বুঝছি দেশি 17 শতক, 15 শতক তো দিছি, 10 শতক দাম বুড়া কিনবেন তোমরা, 2 শতকের দাম আমি 2000 টাকা আনি দিবেন। মেরা দিলে 2000 টাকা আমাকে আছে না, ওই 2000 টাকা আনি দিবেন বাবার হাতে। তোমার 2 শতক জমি বেশি পায়, জমি দাম তো 50,000, 5 শতকে 50 দিছে কত? না না, 2 কোন 40 দিছিল, 2 কোন 40 দিছিল, তাহলে আর 2 12 পাবে। হ্যাঁ ১২ পাবে। এই জিনিসগুলো শুনো, তোমার সবচেয়ে ঝামেলা হলো কি, এই যে যদি সেটেল না হলো পরবর্তী দিন তুমি তোমার সারা দিন হয় না। হ্যাঁ জানো তো, এই জন্য আমি জানি না সত্য জিনিসটা কি, মোর জানা থাকবে না। তো একটা কথা আগেই কয়ে দিন যে মুই যদি বাঁচা থাকো, হায়াত মতো কথা বলা যায় না, মুই যদি বাঁচে থাকবো আল্লাহ তুমি না রাখে, তাহলে মুই কিন্তু তোর হোক মার হোক কারো দেনার জন্য মাপ চাইবে না, কারোটি ভুল ভ্রান্তির জন্য মাপ চাইব। মোর বাপ যদি কারোটা টাকা দেনা থাকে মোর সঙ্গে যোগাযোগ করে, এটা কথা আমি বলবো না, কারণ মুই ওপেন, তোমার কোনটা লোন আছে কম আমি শোধ করে দেবো, কিন্তু পরে আমি বলবো না যে মাপ করে দেবো বাপের জন্য, না ভুল ত্রুটি মাপ চাইব, দেনার জন্য আমি মাপ চাবো না, চাইব। মুই যদি আঘাত মারা যাও তাহলে তো এক কথাই, মোর দেনার জন্য তুমি মাপ চাইব নাই, আর মোরটি খাওয়া চায় না পয়সা পাওয়া নাই, আর মোরটি মুইয়ে মানুষ কাঠে ওটা এই মাসে ক্লোজ হয়েছে স্যার, সাইড মেটা তো চিন্তা নাই, তো ওই খাতা তো ক্লোজ মনে করে ক্লোজ আর কি। কিন্তু সাইডের কথা তুই বারবার কছি কেন, ওটা তো অলরেডি ওইটা তো আমরা কি কি ওইখানে আমরা কখন শোধ করবো সেটা আমার ব্যাপার, ওটা তোর মাথা ব্যথা নেই। এখন আমি তোমাকে একটা কথা বারবার কছু, এই বাড়ি থাকে যেন এক টাকাও কোনো না দেওয়া হয়, এটা কিন্তু তোমার দায়িত্ব, তুমি কিন্তু টাকার পুরোপুরি হিসাব করি, এক টাকাও যেন কোনো না দেওয়া হয়, কোনো বেটির বাড়ি যেন না দেয় 1 টাকাও, না কয়ে দেশ দায়িত্ব এটা। মানে আমার সুরং করার সময় দায়িত্বটা আর কি যেন মিসইউজ না হয়। তোমরা বুক করিবে চুরি যেন না হয়, খিলাবেন মানুষ বাড়ির টাকা নিয়ে খিলাবেন, বাড়ির টাকা কোনো জিনিস চুরি না হয়, টাকা পয়সা চাউল যে কোনো জিনিস যদি চুরি হয় এটার বকর থাকে না। মলিকো দেওয়া হয়েছে যখন বিয়ে আমেরিকা দেওয়ার সময় মলিকো টাকা দেওয়া হয়েছে 65,000 টাকা দিয়েছিস তখনকার সময়। ওই আঞ্জুকো কলিকো আর আয়সা ক পিয়া ক সবাইকে দেওয়া হয়েছে। আর এই যে আর দুইটা বেটি আসলো বাবা ছোট ছোট ইতিহাস স্মৃতি খালি তিন মাস পরে কুমার কিরে ফর্মুলা তিন মাস পর ফর্মুলা আমার তিন মাস পর ফর্মুলা কী যে প্রশ্ন ওঠা আল্লাহ জানে। তো ওইগুলা ওইগুলা যেন বৃহস্পতিকর আছে গেছে আর তোক কিন্তু পুরার প্রতি খবরে খবর রাখি ভাবে সবসময় বিপদ আপদে মানুষের আগে তোক আসিভাবে তার ভাবে তোমার কিন্তু দুই ভাই 800 টাকা 800 জমি দিয়ে দিই এমনি দান করে দিই তোর মাক দাও মানে তোমাকে দাও তোমরা পাশে নিয়ে কেন তোমাকে দিয়ে দিল নি আমরা দিয়ে দিই না তোমার আর দুটো মিলাল মিলাল দাদা হবে না তোর দাদার তো 12,000 টাকা তুমি হ্যাঁ 22,000 12,000 টাকা তুলে আনে বাবাকে দিয়ে দিই 13 করে নিত 5,63 হয় 10 করে দিয়েছিল আর কি বেশি নেওয়া যায় কাগজে লেখা লেখা হয়ে গেছে। এগুলো জিনিস না খুব দরকার সেটা করে দেওয়া এই জিনিসগুলো পরে একটু কন্ট্রাডিকশন হয়ে যায় জিনিসগুলো ক্লিয়ার থাকে গেল ছোটো খাটো জিনিস এবার 300 জমি থাকে ওটা দিয়ে দিল এই 300 থাকিলে আমার বাড়ির সামনে এখানে এখানে মা বলে কি শাক সবজি লাগাবে নাকি লাগাবে ওই তো শাক সবজি হবা না ওইটা শাক সবজি আনে বাড়িতে খাওয়া রায় ওইটা মানুষ খাসা না দিবে সকলে আদান দেখে না রে এদিকে বাতাস করছে ঘরটার ভিতরে যাবো নাকি ঘরটা ঠান্ডা না হিটার চলেছে না দাদা হিটার চলছে যে এটা বাথরুম টাথরুম যা আছে লেট্রিন সব সময় মোজা মোজা লাগবে আর ঘর ঢুকা মুই চলে যাম আমি চলে যাম খাবার দাবার আমি না চাউলটা খারাপ না তো বয়স হয়ে গেছে পাও হয়ে গেছে আউলে গেছে আষাঢ়ি একাদা চড়াই আনছে ভাই ভাল লাগতো চড়া আছে মেমোরি ডাউন খালি হা হুজু হুগাড়ি দিবা সব কথা নোট করা যাবে না যাও যাও খেলো খেলো না সবচেয়ে বিয়াদব যে শরীর মানুষ অনেক বদল Thank you.